الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام, সম্মানিত সুধী সমাজ ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক সমাবেশে আমরা সমবেত হয়েছি। এজন্য মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার আশায় আমি আল্লাহর পবিত্র কালাম থেকে সুরায়ে রহমানের প্রথম দিকের তিন আয়াত তিলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলির আলোকে মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা বোঝার জন্য এই সুরার নামের অর্থ, নামকরণের কারণ, শানে নুজুল এবং রপ্তে সুয়ার, আগের সুরার সাথে এই সুরার বিষয়গত সম্পর্ক কি, কয়েকটা কথা আগে বুঝে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে সর্বমোট 114 সূরা আছে। সূরাগুলিকে যেভাবে সাজানো হয়েছে এই তরতিবের মধ্যে, এই সিরিয়ালের মধ্যে প্রতিটি সূরার সাথে তার পার্শ্ববর্তী সূরার একটা বিষয়গত কানেকশন আছে। এটাকে তফসিরের পরিভাষায় রপ্তে সুয়ার বলা হয়। আগের সুরার সাথে পরের সুরার বিষয়গত সম্পর্ক, আবার মুফাসসিরিন কেরামের এক বিবরণ মতে সমস্ত কোরআনে 6666 আয়াত আছে। যেমন হযরত আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবে লিখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে সমস্ত কোরআনের আয়াত সংখ্যা 6666। এই 6666 আয়াতকে যে ক্রমানুসারে সাজানো হয়েছে, যে নিয়মে তরতিব দেওয়া হয়েছে, এর মধ্যে প্রতিটি আয়াতের সাথে তার পরবর্তী আয়াতের একটা বিষয়গত কানেকশন আছে। এটাকে তফসিরুল কুরআনের পরিভাষায় রব্তে আয়াত বলা হয়। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, রব্তে সুয়ার এবং রব্তে আয়াত, আগের সুরার সাথে পরের সুরার কি সম্পর্ক, আগের আয়াতের সাথে পরের আয়াতের কি সম্পর্ক, এটা বুঝতে পারলে কোরআনের মর্ম বোঝা সহজ হয়ে যায়। আগের সুরার সাথে পরের সুরার কি সম্পর্ক, আগের আয়াতের সাথে পরের আয়াত কি সম্পর্ক, এটা বুঝতে না পারলে কোরআনের মর্ম বোঝা কঠিন হয়ে যায়। তাই সর্বপ্রথম আমরা বুঝার চেষ্টা করি সুরায়ে রহমানের পূর্ববর্তী সুরার সাথে সুরায়ে রহমানের বিষয়গত সম্পর্কটা কি। সুরায়ে রহমানের পূর্ববর্তী সুরার নাম সুরাতুল কামার। সুরাতুল কামারে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ দান করেছেন। যে সমস্ত মানুষ আল্লাহর অবাধ্য হবে তাদের কি শাস্তি হবে তার বিবরণ দান করেছেন সূরাতুল কামারে। আর এর পরবর্তী সূরা সূরায়ে রহমানে আল্লাহর বাধ্য বান্দাদেরকে আল্লাহ কি পুরস্কার দান করবেন এর বিবরণ দেওয়া হয়েছে সূরায়ে রহমানে। তাহলে সূরাতুল কামারের মূল বিষয়বস্তু হল আল্লাহর আজাব গজবের বিবরণ, আর সূরায়ে রহমানের মূল আলোচ্য বিষয় হল আল্লাহর রহমত এবং নিয়ামতের বিবরণ। আল্লাহর আজাব এবং আল্লাহর রহমত একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নাই, বরং একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত। রহমতের বিপরীতটা হল গজব, গজবের বিপরীতটা হল রহমত। তাহলে সূরাতুল কামারের সাথে সূরাতুর রহমানের কি সম্পর্ক? সূরাতুল কামারের আলোচ্য বিষয় সূরায়ে রহমানের আলোচ্য বিষয়ের সম্পূর্ণ বিপরীত। সূরায়ে রহমানের আলোচ্য বিষয় সূরায়ে কামারের সম্পূর্ণ বিপরীত। তাহলে কোন সম্পর্কের কারণে আল্লাহ কোরআনে এই দুইটা সূরাকে পাশাপাশি স্থাপন করলেন, একটার কাছে আর একটাকে কোন সম্পর্কের কারণে রাখলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর গজব এবং আল্লাহর রহমত একটা আর একটার বিপরীত হইলেও এই দুইটা জিনিস একত্রে যখন কোন মানুষের অন্তরে স্থান পায় তখনই সে পরিপূর্ণ মুমিন হয়ে যায়। শুধু রহমতের আশা অন্তরে থাকলে গজবের ভয় অন্তরে না থাকলে সে বেপরোয়াভাবে শুধু গুনাহই করতে থাকবে, আর শুধু গজবের ভয় অন্তরে থাকলে রহমতের আশা না থাকলে সে আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাবে। দুটোই গুনাহ। বেপরোয়াভাবে গুনাহ করা যেমন অপরাধ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তেমনি ভাবে অপরাধ। তাই ওই অন্তরওয়ালা প্রকৃত মুমিন যে অন্তরে আল্লাহর গজবের ভয় এবং রহমতের আশা দুইটা জিনিস সমানভাবে স্থান পায়, তাই গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কমার এবং রহমতের বিবরণ সম্বলিত সূরায়ে রহমানকে আল্লাহ পবিত্র কুরআনে পাশাপাশি স্থান দিয়ে ইঙ্গিত করেছেন। গজব এবং গজবের ভয় এবং রহমতের আশা একই অন্তরে স্থান দাও যদি পরিপূর্ণ মুমিন হতে চাও। আর এই দুইটা জিনিসের সমষ্টির নামই আল্লাহর মারিফত। মুফাসসিরিন কেরাম এই কথাটাও পরিষ্কার লিখেছেন যে আল্লাহর শাস্তির ভয় অন্তরে স্থান দেওয়া এবং আল্লাহর রহমতের আশাকে অন্তরে স্থান দেওয়া, এই দুইটা জিনিসকে একসাথে এক অন্তরে স্থান দেওয়ার নামই আল্লাহর মারিফত। সুতরাং যাদের অন্তরে আল্লাহর মারিফত হাসিল হয়েছে তারা একদিকে বেপরোয়া হয়ে গুনাহ করতে পারে না, অপরদিকে আল্লাহর এবাদত বন্দেগি ছাড়তে পারে না। কেউ যদি বেপরোয়াভাবে গুনাহ করে আর বলে আমি আল্লাহর শাস্তিকে ভয় পাই, সে যেমন মিথ্যাবাদী, তেমনিভাবে কেউ যদি আল্লাহর এবাদত বন্দেগি করে না আর বলে আমি আল্লাহর রহমতের আশা রাখি, সেও মিথ্যাবাদী। সারা দুনিয়া জুড়ে আহলে সুন্নত ওয়াল জামাতের একটা প্রসিদ্ধ আকীদার কিতাব আল আকাইদুত তাহাবিয়াহ, এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল আকাইদিত তাহাবিয়াহ, এতে পরিষ্কার ভাষায় লেখা আছে যে লোক বেপরোয়াভাবে গুনাহ করে আর বলে আমি আল্লাহর শাস্তিকে ভয় পাই, সে মিথ্যাবাদী। আর যে লোক আল্লাহর এবাদত বন্দেগি করে না আর বলে যে আমি আল্লাহর রহমতের আশা রাখি, সেও মিথ্যাবাদী। এর সহজ উদাহরণ বুঝুন আপনারা, কোন কৃষক যদি নিজের ক্ষেতে চাষ করে না আর বলে আমার ক্ষেতে ফসল পাওয়ার আশা রাখি, সে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। সত্যই যে নিজের ক্ষেতে ফসল পাওয়ার আশা রাখে অবশ্যই সে ক্ষেতে ফসলের চাষ করবে, আর ফসলকে নিরাপদ রাখার জন্য আগাছা পরিষ্কার করতে হবে। যে লোক ক্ষেতের আগাছা পরিষ্কার করে না আর বলে যে আমার ফসল আগাছার থেকে নিরাপদে থাকবে বলে আমি আশা করি, সেও মিথ্যাবাদী। ঠিক তেমনিভাবে যারা বেপরোয়াভাবে গুনাহ করে আর বলে আমি আল্লাহর শাস্তিকে ভয় পাই, সে যেমন মিথ্যাবাদী, তেমনিভাবে যে আল্লাহর এবাদত বন্দেগি করে না আর বলে আমি আল্লাহর রহমতের রহমত পাওয়ার আশা রাখি, সেও মিথ্যাবাদী। সুতরাং সত্যিকারের অর্থে আল্লাহর শাস্তিকে কারা ভয় পায়? যারা বেপরোয়াভাবে গুনাহ করে না। সত্যিকার অর্থে আল্লাহর রহমতের আশা কারা রাখে? যারা আল্লাহর এবাদত বন্দেগি ছাড়ে না। সুতরাং যে গুনাহ করে না আর যে এবাদত ছাড়ে না তার মধ্যেই আল্লাহর মারিফত হাসিল হয়েছে। যে গুনাহ করে তার মধ্যে যেমন মারিফতের নাম গন্ধও নাই, যে এবাদত করে না তার মধ্যেও আল্লাহর মারিফতের নাম গন্ধও নাই। আমার মনে হয় আমাদের সিলেটে এবং আপনাদের চট্টগ্রামে এই কথাগুলি সবিস্তারে আলোচনা হওয়ার দরকার, কারণ আমার জানা মতে আমাদের সিলেটে এবং আপনাদের চট্টগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা মারিফতের দোহাই দিয়া অগণিত অহরহ গুনাহ করতে থাকে, যারা মারিফতের দোহাই দিয়া লাশরা বেসরা কাজ করতে থাকে, যারা মারিফতের দোহাই দিয়া নামাজ রোজা এবাদত বন্দেগী থেকে দূরে থাকে, এরা যে মিথ্যুক এতে কোন সন্দেহ নাই। এই তথ্যের দিকে ইঙ্গিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কামার আর রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমানকে কোরআনে পাশাপাশি স্থাপন করেছেন এই তথ্যের দিকে ইঙ্গিত দেওয়ার জন্য যে আমার গজবের ভয় যদি তোমার অন্তরে থাকে আর এ কারণে যদি তুমি গুনার কাজ ছেড়ে দাও আর আমার রহমতের আশা যদি তোমার অন্তরে থাকে এ কারণে যদি তুমি আমার এবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও তাহলে আমার পরিচয় তোমার মধ্যে হাসিল হইল। আল্লাহর পরিচয়কেই আল্লাহর মারিফত বলা হয়। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন। আমার জানা মতে সারা বাংলাদেশে ওলিয়াউলিয়াদের মাজারে উরুস হয় বেশি চট্টগ্রামে আর সিলেটে, আমাদের সিলেটে আর আপনাদের চট্টগ্রামে ওলিয়াউলিয়াদের মাজারে বেশি উরুস হয়। আমার জানা মতে সবচেয়ে বেশি উরুস হয় চট্টগ্রামে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উরুস হয় সিলেটে। কাজেই উরুসের অবস্থা আমার চেয়ে আপনাদের ভালো জানা থাকার কথা। আপনারা একটু দয়া করে বলুন, উরুসের আয়োজন যারা করে শরীয়তের নামে করে না মারিফতের নামে করে? কিসের নামে? মারিফতের নামে। আর পুরুষে যারা যোগদান করে এরা শুধু পুরুষ না নারীরাও, পর্দারক্ষার মাধ্যমে না বেপর্দা অবস্থায়? পর্দারক্ষার মাধ্যমে বেপর্দা অবস্থায়। হালাল না হারাম? হারাম কাজ আবার মারিফত হয় কিভাবে? এত সহজ কথা যে সমস্ত জনসাধারণ মুসলমান বুঝে না, এদের ছেয়ে বুকা, এদের ছেয়ে বড় আহাম্মক জগতে আর কেউ হতে পারে না। মারিফতের দোহাই দিয়া যে সমস্ত উরুসের অনুষ্ঠান হয়, এই সমস্ত উরুসে গান বাজনা হয় কিনা? হালাল না হারাম? হারাম জিনিস মারিফত হয় কিভাবে? হারাম কাজ করার নাম মারিফত না সারার নাম মারিফত? হারাম কাজ করে আর মারিফতের দোহাই দেয়, এর ছেয়ে বড় দুঃখাবাজি, এর ছেয়ে বড় মির্জাফরি, এর ছেয়ে বড় মুনাফিকি, এর ছেয়ে বড় পার্সিলিটি, এর ছেয়ে বড় বাপ্পারি আর কি হতে পারে? উরুসে যে সমস্ত নারী পুরুষরা যোগদান করে এদের বেশিরভাগ নামাজি না বেনামাজি? বেনামাজি থাকা হালাল না হারাম? এতগুলি হারামের রাস্তা না, তারপরও সেটা নাকি মারিফতের বান্দার? এই দুঃখাবাদীটা এই সরল জনতার সমাজে কেন চলছে? একমাত্র কারণ এই জনতার এখনো বুঝার বাকি আছে মারিফত কাকে বলে। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর এবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া, তার নাম মারিফত। গুনাহ করতে থাকার নাম মারিফত নয়, গুনাহ ছেড়ে দেওয়ার নাম মারিফত। নামাজ রোজা ছেড়ে দেওয়ার নাম মারিফত নয়, নামাজ রোজায় অভ্যস্ত হওয়ার নাম মারিফত। কাজী আপনারা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে মারিফত বুঝার চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে মারিফতের দোহাই দিয়া জাহান্নামের পথেই পরিচালনা করা হবে। এই সমস্ত আয়োজিত উরুসে যে সমস্ত গরু ছাগল জবাই করা হয় এইগুলিকে কি বাবার নামে মান্যত করা হয় না? কত রকমের বাবা যে আছে সিলেটে আর চট্টগ্রামে তার কোন হিসাব নিকাশ নাই। শুধু শাহ আর বাবা, যে কোনো বন্ড মারা গেলে তার নামের শুরুতে শাহ আর শেষে বাবা শব্দ জুড়ে দিয়ে তাকে মারিফতের শাহনশাহ, মারিফতের সম্রাট ঘোষণা দেওয়া হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ছোট্ট ছোট্ট আতরের শিশি আছে না? এই আতরের শিশিগুলির ভিতরে পেশাব ঢুকাইয়া মুখটা ভালো রকম বন্ধ করে যদি লেবেল লাগিয়ে দেয় মহাপবিত্র সুগন্ধি আতর, এই শিশির মুখ খুললে নাকে ঢেলে দিলে কি খুব সুগন্ধ লাগবে? কেন লেখা নাই সুগন্ধি আতর? লেবেল আছে না সুগন্ধি আতরের? সুগন্ধি আতর পরিষ্কার ভাষায় লেখা আছে, তারপরও এটা নাকে ঢেলে দিলে সুগন্ধ লাগবে না কেন? বোঝা গেল লেবেল এক জিনিস আর লেবেল এক কথা আর জিনিস আর এক কথা। ভিতরে শিশির ভিতরে তোমার পেশাব, উপরে তোমার মহাপবিত্র আর সুগন্ধি আতর লেখলে কি হবে? এই উরুষের ভিতরে শুধু হারাম আর হারাম, এটার লেবেলের মধ্যে মহাপবিত্র উরুষ আর মুবারক লেখলে কি হবে? উরুষের ভিতরে শুধু হারাম আর হারাম, এখানে মহাপবিত্র লেখলে কি হবে, মুবারক লেখলে কি হবে? এটা তো সেই পেশাবের শিশির মতোই, যেই শিশির লেবেলে মহাপবিত্র সুগন্ধি আতর লেখা হয়েছে। এই সমস্ত উরুষগুলিতে শাহের নামে আর বাবার নামে আর খাজার নামে মান্নত করা, গরু ছাগল জবাই করা হয় কিনা? হয়। শুনুন তো আল্লাহ কি বলেন এই ব্যাপারে কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দাম ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামের উম্মতেরা, তোমাদের জন্য ওই সমস্ত জানোয়ার মরে গেলে খাওয়া হারাম করা হল যেগুলি ইসলামী শরীয়তের বিধানে জবাই করে খাওয়ার ব্যবস্থা হয়েছে। যে জানোয়ার জবাই করে খাওয়ার বিধান দেওয়া হয়েছে সেই জানোয়ার জবাই ছাড়া মরে গেলে তার গোশত খাওয়া হারাম। আপনারা বলুন গরু ছাগলের গোশত জবাই করে খাওয়া হারাম না হালাল? জবাই ছাড়া মরে গেলে হারাম। প্রবাহিত রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম। শুয়রের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। শুকর বুঝেন? কি বলেন আপনারা, শুয়র না শুকর? শুকর। শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? দেখেন তো আল্লাহ শুকরের গোশতের পাশাপাশি কোন গোশতরা বলছেন, ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। যেই জন্তু যেই জানোয়ারকে গৈরুল্লাহর নামে মান্যত করে জবাই করা হল সেই গরুর গোশত শুকরের গোশতের মতো হারাম। গৈরুল্লাহ কি? গৈরুল্লাহ কি? আল্লাহ ছাড়া অন্য কিছু। গৈরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু। যদি বলতো আল্লাহ আমার ছেলের অসুখ সারাইয়া দিলে আমি আল্লাহর নামে মান্নত করলাম গরু জবাই করে খাওয়াও, তাহলে কি মান্নত বাবার নামে হইত না আল্লাহর নামে হইত? গোশত খাওয়া হালাল হইত। আমার আশা সফল হইলে আমার ছাগল জবাই করে আল্লাহর ওয়াস্তে ছাগল জবাই করে ফকির মিসকিনকে খাওয়াব, মান্নত কার নামে হইত? আল্লাহর নামে হইত। কিন্তু তা না করে আমার ছেলের অসুখ সারলে বাবার নামে গরু জবাই করব, খাজার নামে গরু জবাই করব, শাহের নামে ছাগল জবাই করব, এই মান্নতটা আল্লাহর নামে না গৈরুল্লাহর নামে? দেখুন তো আল্লাহ কি বলেন, ওয়ামা ওয়াল্লাহমুল খিনজির। আরবি ভাষায় কোরআনের ভাষায় শুকরকে বলে খিনজির, ওয়াল্লাহমুল খিনজির। শুকরের গোশত যেই রকম হারাম, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গাইরুল্লাহর নামে মান্যত করা গরু ছাগলের গোশত খাওয়া শুকরের গোশতের মতো হারাম। এইগুলির নাম হল মারিফত। কি বলেন আপনারা, এগুলি উরুজগুলি মারিফতের বান্দার না হারামের বান্দার? এই হারামের বান্দারকে মারিফতের বান্দার নাম দেয় কেন? একমাত্র কারণ আমাদের দেশের জনসাধারণ আজ পর্যন্ত মারিফত কাকে বলে চিনে না। তারা মনে করে মারিফত একটা দুর্বুদ্ধ ব্যাপার, মারিফত এমন একটা রহস্যজনক ব্যাপার, এমন একটা গোপনীয় ব্যাপার যা আমাদের বুঝার মতো নয়, শয়তানের দুখা। মুফাসসিরিন কেরাম পরিষ্কার ভাষায় লিখেছেন, যেমন ভাবে শরীয়তের একটা নির্ধারিত পরিমাণ এলেম হাসিল করা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে মারিফতের একটা নির্দিষ্ট পরিমাণ হাসিল করা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ। কাজী মারিফত কাকে বলে আপনি চিনবেন না কেন? আপনার জন্য তো হাসিল করা ফরজ। প্রাথমিক পর্যায়ের মারিফত হাসিল করা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ। যেই জিনিসটা হাসিল করা আপনার জন্য ফরজ, এই জিনিসটা কাকে বলে আপনি শিখবেন না কেন? এই জিনিসটা কাকে বলে আপনি জানবেন না কেন? না জানলে তো শয়তানেরা উরুসের নামে আর বান্দারের নামে আপনাকে জাহান্নামের হতে নিয়ে যাবেই। এজন্য আবারও বলছি, মারিফতের ডেফিনেশন কি, মারিফতের সংজ্ঞা কি, মারিফত কাকে বলে? মারিফত শব্দের অর্থ হল পরিচয়। মারিফত শব্দের অর্থ কি? পরিচয়। এটা আপনারা বুঝবেন না কেন? বুঝেন নাই, আমি বলছি যে বুঝেন নাই। মারিফত শব্দের অর্থ কি? পরিচয়। আল্লাহর মারিফত অর্থ আল্লাহর পরিচয়। আল্লাহর মারিফত অর্থ আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় দুইটা জিনিস অন্তরে হাসিল হইলে হয়। কতটা জিনিস অন্তরে হাসিল হইলে আল্লাহর পরিচয় লাভ হয়? দুইটা জিনিস, একটা আল্লাহর শাস্তির ভয় আর একটা আল্লাহর রহমতের আশা। শাস্তির ভয় যদি আমার অন্তরে আসে তাহলে আমি গুনাহ করতে সাহস করব না। রহমতের আশা যদি আমার অন্তরে থাকে তাহলে আমি ইবাদত বন্দেগী ছাড়ব না। প্রমাণ হল আমার অন্তরে আল্লাহর মারিফত হাসিল হয়েছে। মারিফত সিনা কি খুব কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? আমার তো মনে হয় ফার্স্ট সালার ছাত্ররাও বুঝবে, আমার তো মনে হয় ক্লাস ওয়ানের ছাত্ররাও বুঝবে। আপনারা আমাদের বুঝার মতো ব্যাপার নয় বলে শয়তানদের হাতে মারিফত ছেড়ে দিলেন কেন? আল্লাহর মারিফত শয়তানদের হাতে ছেড়ে দিলেন কেন? মারিফত তো শয়তানদের কাজ নয়, মারিফত তো মুমিনের কাজ। যে মুমিনের অন্তরে আল্লাহর গজবের ভয় থাকে সে গুনাহ করার সাহস করে না, যে মুমিনের অন্তরে আল্লাহর রহমতের আশা থাকে সে এবাদত বন্দেগী ছাড়ে না। প্রমাণ হল তার মধ্যে আল্লাহর মারিফত হাসিল হয়েছে। এই মারিফতের দিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কামারের মধ্যে আল্লাহর আজাব গজবের বিবরণ দিয়েছেন আর সূরায়ে রহমানের মধ্যে আল্লাহর রহমত এবং নিয়ামতের বিবরণ দিয়েছেন। ইঙ্গিত করেছেন এই দুইটা জিনিসের সমষ্টি যার অন্তরে থাকবে, গজবের ভয় এবং রহমতের আশা, দুই জিনিস দুই অন্তরে থাকতে হবে না এক অন্তরে। এই জন্য কোরআনে দুইটা বিবরণ সম্বলিত সুরা এক জায়গায় স্থাপন করেছেন আল্লাহ। দুইটা জিনিস এক অন্তরে থাকতে হবে, তবেই তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো, তবেই তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো। এজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর মারিফত কি পরিমাণ হাসিল হয়েছিল তার একটা কথা থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা দিতেন, এমন ঘোষণা দেননি যদি দিতেন, আল্লাহ যদি ঘোষণা দিতেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি উমর ভয়ে ভীত থাকতাম সেই একটা জাহান্নামী আমি হয়ে যাই কিনা। আমি উমরের মনে সেই ভয় থাকত যে সেই একটা জাহান্নামী আমি উমর হয়ে যাই কিনা। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, তখনও আমি উমর আশাবাদী থাকতাম সেই একটা জান্নাতি মানুষ আমি হতে পারি কিনা। তাহলে জাহান্নামের ভয় যে পরিমাণ অন্তরে আসে, জান্নাতের আশাও সেই পরিমাণ অন্তরে যদি থাকে তাহলে আল্লাহর মারিফত হাসিল হইল। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কামার এর পাশাপাশি আল্লাহর রহমতের বিবরণ সম্বলিত সূরায়ে রহমানকে পবিত্র কোরআনে স্থাপন করে আল্লাহর মারিফত মানুষের মানুষকে আল্লাহর মারিফতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। গেল আগের সুরার সাথে পরের সুরার সম্পর্ক কি, এবার আমরা বুঝার চেষ্টা করি সুরায়ে রহমানের শানে নুজুল কি। শানে নুজুল ও তফসিরুল কুরআনের একটা পরিভাষা, রবতে আয়াত যেমন কুরআন তফসিরের পরিভাষা, রবতে সুয়ার যেমন কুরআন তফসিরের পরিভাষা। কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন সেই অবস্থাটাকে শানে নুজুল বলা হয়। সূরা রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক মূর্তি পূজারীদের একটা প্রশ্নের জবাবে নাজিল করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, কোন বংশে বলতে পারেন আপনারা? কুরাইশ বংশে। কোন শহরে বলতে পারেন? পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। এই বংশের লোকেরাই ছিল মূর্তি পূজারী। যে বংশে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছিলেন এই বংশের লোকেরাই ছিল মূর্তি পূজারী। আল্লাহর রসুল ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, দেব দেবীকে সেজদা করা যাবে না, বুত মূর্তিকে সেজদা করা যাবে না, পীর উস্তাদকে সেজদা করা যাবে না, কোন রকমের মুরব্বীকে সেজদা করা যাবে না, কোন বড় লোককে সেজদা করা যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, হারাম। এই কথা ঘোষণা দেওয়াটা তাদের জন্য অত্যন্ত বিরক্তিকর ছিল, কারণ তারা বংশানুক্রমে তারা পূর্বপুরুষের আমল থেকে তারা দেবদেবীকে সেজদা করে আসছিল। আল্লাহর রসুল যখন ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তারা খেপে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। অতঃপর আল্লাহ এক আয়াত নাজিল করে নির্দেশ দিলেন তোমরা রহমানকে সেজদা করো। সামনের কথা বুঝতে আসতে একটু কঠিন হবে, একটা কথা আগের থেকে স্মরণ না থাকলে, সেটা হল মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা আল্লাহকে আল্লাহ নামে জানত, আল্লাহকে আল্লাহ নামে ডাকত, আল্লাহর গড়খানা একেবা কাবাকে আল্লাহর গড় বিশ্বাস করত, এবং হজের নামে আল্লাহর গড়খানা একাবা তোয়াব জিয়ারত করত, কিন্তু শুধুমাত্র দেব দেবীকে আল্লাহর শরীকদার বিশ্বাস করত। নারী পুরুষ একত্রে উলঙ্গ হয়ে আল্লাহর গড়ের তোয়াফ করত হজের সময়। আর হজের এহরামের পরে যে দোয়া পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই দোয়াটা তারাও পড়ত, কিন্তু লা শারীকা লাকার জায়গায় পড়ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা হাযিহিল আসনাম। হে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, হে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, তোমার গড়খানায় কাবার ভিতরে যে সমস্ত দেবদেবী রেখেছি এইগুলি ছাড়া তোমার আর কোন শরীকদার নাই। বুঝতে পারতেছেন এইরকম দোয়া পড়ত তারা। তাহলে তাদের হজের দোয়াটা বুঝে থাকলে বলুন তারা আল্লাহকে আল্লাহ নামে জানত কিনা, আল্লাহকে আল্লাহ নামে ডাকত কিনা, আল্লাহর গড়কে আল্লাহর গড় বিশ্বাস করত কিনা, হজের নামে আল্লাহর গড়ের তোয়াব জিয়ারত করত কিনা, শুধু দেব দেবীকে আল্লাহর শরীকদার বিশ্বাস করত। এই জন্য আল্লাহকেও সেজদা দিত, দেব দেবীকেও সেজদা দিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, হারাম। এই কুরাইশ বংশের মূর্তি পূজারীরা জানত না যে আল্লাহরই আরেক নাম রহমান, আল্লাহর যে আরেক নাম আছে রহমান, এটা তারা জানত না। তাই আল্লাহ যখন আয়াত নাযিল করে বললেন তোমরা রহমানকে সেজদা করো, তখন মূর্তি পূজারীরা প্রশ্ন উত্থাপন করল এতদিন পর্যন্ত মুহাম্মদ বলল আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এখন বলতেছে আবার রহমানকে সেজদা করতে হবে। রহমানকে, আর একবার আল্লাহকে সেজদা করার পর আবার যদি রহমানকেও সেজদা করা যায়, তাহলে আমরা একবার আল্লাহকে সেজদা করার পর আবার দেবদেবীকে সেজদা করতে পারব না কেন? আমাদের ধর্মে যদি একত্ববাদ না থাকে, মুহাম্মাদের ধর্মে একত্ববাদ রইল কোথায়? আমরা একবার আল্লাহকে সেজদা করার পর আবার দেবদেবীকে সেজদা করার কারণে যদি আমাদের একত্ববাদ না থাকে, তাহলে মুহাম্মদ যে বলতেছে একবার বলতেছে আল্লাহকে সেজদা করতে হবে, আবার বলতেছে রহমানকে সেজদা করতে হবে, তাহলে মুহাম্মদের ধর্মে একত্ববাদ রইল কোথায়? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে রহমান নাজিল করেছেন। এ হল সূরায়ে রহমানের শানে নুজুল। এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে রহমান নাজিল করেছেন। সূরায়ে রহমান নাজিল করে আল্লাহ বুঝাইয়ে দিলেন রহমান ভিন্ন কোন ব্যক্তির নাম নয়, রহমান আল্লাহরই আর এক নাম। সুতরাং আল্লাহকে সেজদা করার যেই অর্থ, রহমানকে সেজদা করারও সেই অর্থ। এই হল তাদের প্রশ্নের জবাব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান কাকে বলে এই প্রশ্নের জবাবে সূরা নাজিল করেছেন, এবং সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় দিয়েছেন, এ কারণে আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরায়ে রহমান। এ হল এই সূরাকে সূরায়ে রহমান নামের নামকরণের কারণ। এই সূরার প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, তৃতীয় আয়াত খালাকাল ইনসান। প্রথম আয়াত কি? আর রহমান। এখানে উল্লেখযোগ্য একটা মাত্রই শব্দ, আর রহমানের মধ্যে কতটা শব্দ? একটা শব্দ। যে কোনো ভাষায় একটা শব্দ দিয়া পূর্ণ একটা কথা হয় না, কমসে কম দুইটা শব্দ লাগে। আরবি ভাষায়ও একই নিয়ম, বাংলা ভাষায়ও একই নিয়ম, ইংরেজি ভাষাতেও একই নিয়ম। পরিপূর্ণ একটা কথার জন্য কমসে কম দুইটা শব্দ লাগে। আরবি ব্যাকরণের পরিভাষায় এই দুই শব্দের প্রথমটাকে বলে মুবতাদা, দ্বিতীয়টাকে বলে খবর। বাংলা ব্যাকরণের পরিভাষায় যে দুই শব্দ দিয়া একটা পরিপূর্ণ কথা হয়, এর প্রথম শব্দটাকে বলে উদ্দেশ্য, দ্বিতীয়টাকে বলে বিধেয়। ইংলিশ গ্রামারের পরিভাষায় যে দুইটা ওয়ার্ড ছাড়া একটা কমপ্লিট সেন্টেন্স হয় না, এর প্রথমটাকে বলে সাবজেক্ট, দ্বিতীয়টাকে বলে প্রেডিকেট। যারা বাংলা গ্রামার জানেন তাদের জন্য, বুঝার জন্য বাংলা গ্রামারের উদ্ধৃতি দিয়া বললাম, যারা আরবি গ্রামার জানেন তাদের বুঝার সুবিধার জন্য আরবি গ্রামারের উদ্ধৃতি দিয়া বললাম, যারা ইংলিশ গ্রামার জানেন তাদের বুঝার সুবিধার জন্য ইংলিশ গ্রামারের রেফারেন্স দিয়া বললাম। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, আরবি ভাষা হোক, একটা কথা পূর্ণ হতে গেলে কতটা শব্দ লাগে? দুইটা শব্দ। সূরা রহমানের প্রথম আয়াতটা কি? কতটা শব্দ? কথাটা পূর্ণ হল কোথায়? প্রশ্ন জাগে কিনা, কথাটা পূর্ণ হল কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, যেহেতু এরা রহমান কাকে বলে চিনত না, প্রশ্ন করেছিল রহমান আবার কে, মানিল রহমান, আর এই প্রশ্নের জবাবে আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া সূরা নাজিল করেছেন এবং সূরার নামকরণ করেছেন সূরায়ে রহমান। কাজী আল্লাহর ইচ্ছা হল এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান শব্দটাকে বানাইছেন মুবতাদা, আল্লামাল কুরআন আয়াতকে বানাইছেন খবরে আউয়াল, তারপরের আয়াতকে বানাইছেন খবরে সানি, তারপরের আয়াতকে বানাইছেন খবরে সালেস, তারপরের আয়াতকে বানাইছেন খবরে রাবে। এইভাবে শুধু আর রহমান একটি মাত্র মুক্তাদার, এত প্রত্যেকটা আয়াত এই মুক্তাদার এক একটা খবর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতিতে সূরা রহমানের প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এই কথাটা বুঝবে মাদ্রাসার ছাত্র যারা আরবি গ্রামার পড়েছে তারা। স্কুলের যে সমস্ত ছাত্ররা বাংলা ব্যাকরণ জানে তাদের বুঝার সুবিধার জন্য বলছি, বাংলা ব্যাকরণেও দুইটা শব্দ দিয়া একটা বাক্য পূর্ণ হয়। প্রথমটাকে বলে উদ্দেশ্য, দ্বিতীয়টাকে বলে বিদায়। আল্লাহ সূরায়ে রহমানের প্রথম আয়াতে একটা শব্দ আর রহমান শব্দটাকে উদ্দেশ্য সাব্যস্ত করেছেন, তারপরে আয়াত প্রথম বিদায়, তারপরে আয়াত দ্বিতীয় বিদায়, তারপরে আয়াত তৃতীয় বিদায়, তারপরে আয়াত চতুর্থ বিদায়, তারপরে আয়াত পঞ্চম বিদায়। এইভাবে একই উদ্দেশ্যের এতগুলি বিদায় সাব্যস্ত করে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ সূরায়ে রহমানের প্রথম আয়াত আর রহমান শব্দটাকে সাবজেক্ট সাব্যস্ত করেছেন, তার পরবর্তী আয়াতটা হল ফার্স্ট প্রেডিকেট, তার পরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তার পরের আয়াত থার্ড প্রেডিকেট, তার পরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তার পরের আয়াত ফিফথ প্রেডিকেট, তার পরের আয়াত সিক্সথ প্রেডিকেট, তার পরের আয়াত সেভেন্থ প্রেডিকেট। এইভাবে একই সাবজেক্টের এতগুলি প্রেডিকেট সাব্যস্ত করে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরায়ে রহমান। এই তিলাওয়াতকৃত তিনটি আয়াতের তফসির বুঝার জন্য যে সমস্ত পূর্বকথা আমাদের জানা থাকা দরকার ছিল অতি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করা হল। আগের সূরার সাথে সম্পর্ক কি, শানে নুজুল কি, সূরাকে সূরায়ে রহমান নামে নামকরণের কারণ কি, আরেকটা কথা আমাদের জরুরি ভিত্তিতে বুঝে নেওয়া দরকার, আর রহমান শব্দের অর্থ কি। আর রহমান শব্দের অর্থ হল অত্যন্ত দয়াল। এরই পাশাপাশি আরো একটা শব্দ কোরআনের বহু আয়াতে বারবার ব্যবহৃত হয়েছে, রহিম, আর রহিম, এর অর্থ অত্যন্ত দয়াল। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়াল, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়াল। তাইলে রহমান এবং রহিম দুনু শব্দের দুই অর্থ না একই অর্থ? তাহলে দুই শব্দের যদি একই অর্থ হয় তাহলে দুই শব্দ একত্রে ব্যবহার করার কি কোনো দরকার হয় না? যেমন ধরুন বাংলা ভাষায় দিবা একটা শব্দ, এর যে অর্থ দিন আর একটা শব্দ, এর একই অর্থ। রাত একটা শব্দ, এর যে অর্থ নিশি আর একটা শব্দ, এর একই অর্থ। সূর্য একটা শব্দ, এর যে অর্থ রবি আর একটা শব্দ, এর একই অর্থ। চন্দ্র একটা শব্দ, এর যে অর্থ শশী একটা শব্দ, এর একই অর্থ। বুঝে থাকলে বলুন, চন্দ্র উদয় হয়েছে বললে চলে না চন্দ্র শশী উদয় হয়েছে বলতে হয়? চন্দ্র বললে শশী বলার দরকার পড়ে না কেন? চন্দ্র বলার চন্দ্র কথার যেই অর্থ শশী কথার সেই অর্থ। সূর্য অস্ত গিয়েছে বললে চলে না সূর্য রবি অস্ত গিয়েছে বলতে হয়? কেন বলতে হয় না? কারণ সূর্য কথার যেই অর্থ রবি কথার সেই অর্থ, একই অর্থ। সুতরাং দুই শব্দের একই অর্থ হলে দুই শব্দ পাশাপাশি ব্যবহার করা যায় না। তাহলে রহমান শব্দের যে অর্থ রহিম শব্দের যদি সেই অর্থ হয় তাহলে তো দুই শব্দ একসাথে ব্যবহার করার কথা নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই আর রহমান এবং আর রাহিম একসাথে ব্যবহার করলেন কেন? সুরায়ে ফাতেহার দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দ্বিতীয় আয়াত আর রহমানির রাহিম একত্রে ব্যবহার করলেন কেন? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম বহু জবাব লিখেছে, এর মধ্যে এক দুইটা জবাব আমি আপনাদের শোনাই। যদিও রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, কিন্তু দয়ালুতে দয়ালুতে বেশ কম আছে। এই বেশ কমটা বুঝাবার জন্য আল্লাহ রহমান এবং রহিম দুই শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে একসাথে ব্যবহার করেছেন ব্যবধান বুঝাবার জন্য। কি কি ব্যবধান? রহমান দয়ালু এবং রহিম দয়ালুতে একটা ব্যবধান হল, রহমান এমন দয়ালুকে বলে যেই দয়ালু যাকে সৃষ্টি করল তাকে সৃষ্টির আগেই দয়া দিয়ে সৃষ্টি করল, আর রহিম এমন দয়ালুকে বলে সে যাকে দয়া করল তার সৃষ্টি হওয়ার পরে দয়া করল। সৃষ্টির আগে দয়া করনেওয়ালাকে রহমান শব্দ দিয়া বলা হয়, আর সৃষ্টির পরে দয়া করনেওয়ালাকে রহিম শব্দ দিয়া দেখা হয়। আল্লাহ আমাদের সৃষ্টির আগেই দয়া দিয়ে সৃষ্টি করেছেন, এজন্য তিনি রহমানও, সৃষ্টির পরও আমাদেরকে দয়া করতেছেন, এজন্য তিনি রহিমও। এবার বলুন, স্বামী স্ত্রীকে দয়া মায়া করে কিনা? স্ত্রী তার স্বামীকে দয়া মায়া করে কিনা? মা বাবা তার বাচ্চাকে দয়া মায়া করে কিনা? বাচ্চা মা বাবাকে দয়া মায়া করে কিনা? গরু তার বাছুরকে দয়া মায়া করে কিনা? সৃষ্টির আগে না সৃষ্টির পরে? সৃষ্টির পরে। সৃষ্টির আগে দয়া করেন একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির আগে দয়া করার মতো আর কেউ নাই, আর এমন দয়ালুকে রহমান শব্দের দ্বারা বোঝানো হয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একমাত্র আল্লাহ ছাড়া জগতে আর কেউ রহমান হতে পারে না, রহিম হতে পারে, রহমান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং কোন মানুষের নাম রহমান রাখা শিরিক, আব্দুর রহমান রাখা যেতে পারে, শুধু রহমান কোন মানুষের নাম রাখা যেতে পারে না। আপনি রহমানের গুলাম হতে পারেন, আপনি নিজে রহমান হতে পারেন না। কথা বুঝে আসছে? আরেকটা পার্থক্য, রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু আপন পর, দুস্থ দুশ্মন, শত্রু মিত্র, মুমিন কাফির নির্বিশেষে সবাইকে সমানভাবে যে দয়া করে, এমন দয়ালুকে বলে রহমান। আর রহিম এমন দয়ালুকে বলে যে শুধু আপনজনকে দয়া করে, শত্রুকে নয়, সে যে শুধু দুস্থকে দয়া করে, দুশ্মনকে নয়, যে শুধু নিজের বাধ্যকে দয়া করে, অবাধ্যকে নয়। আল্লাহর এক নাম রহমানও, এক নাম রহিমও। আল্লাহর রহমান নামের দ্বারা বোঝানো হয়েছে দুনিয়াতে আল্লাহ মুমিনকে যেই নিয়ামত দান করবেন, বেদিন কাফিরকেও সেই নিয়ামত দান করবেন। রহিম শব্দ দিয়া বোঝানো হয়েছে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত মুমিন মুসলমানকে দিবেন, সেই জান্নাত কোন বেঈমান কাফিরকে দিবেন না। এই জন্য দুনিয়ার, আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের জন্য রহমান, পরকালের জীবনে আল্লাহ আমাদের জন্য রহিম। এই প্রসঙ্গে আরো অনেক জরুরি কথা বলার ছিল, কিন্তু দুঃখের বিষয় সময়ের অভাবে সব কথা একদিনে বলা যায় না, আর বেশি কথা বললে স্মরণও থাকে না, অল্প অল্প কথাই আমরা স্মরণ রাখার চেষ্টা করি। গেল রহমান এবং রহিম শব্দের পার্থক্য। এবার আমরা তিনটা আয়াতের মর্ম বোঝার চেষ্টা করি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। লক্ষ্য করার ব্যাপার, আল্লাহরই আরেক নাম রহমান, সুতরাং আর রহমানের অর্থ হল দয়াল আল্লাহ, আল্লামাল কুরআনের অর্থ হল কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান এর অর্থ হল মানুষ সৃষ্টি করেছেন। আপনারা বলুন তো, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আগে না কুরআন শিক্ষা দিয়েছেন আগে? মানুষ সৃষ্টি করেছেন আগে, তারপর সৃষ্টি করার পর তাকে কুরআন শিক্ষা দিয়েছেন। তাহলে তো এভাবে বলার দরকার ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন, দয়াল আল্লাহ মানুষ বানাইছেন কুরআন শিখাইছেন। এইভাবে বলা সিরিয়াল হইত, এইভাবে বললে কথার সিরিয়ালে আর কাজের সিরিয়ালে মিল হইত, কিন্তু আল্লাহ উল্টা ফালতা করছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিখাইছেন মানুষ বানাইছেন। সিরিয়াল মতো হইল না, সিরিয়াল উলট পালট হইল। এই সিরিয়াল উলট পালট করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহর দৃষ্টিতে মানুষ দুই প্রকার। আল্লাহর দৃষ্টিতে মানুষ কত প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হল নামের মানুষ, বংশগত মানুষ। আর এক প্রকার মানুষ হল গুণের মানুষ। মানুষ কত প্রকার হইল? নামের মানুষ, গুণের মানুষ। নামের মানুষ কাকে বলে? মানুষের বংশে যার জন্ম হয় সে বংশগতই মানুষ। বলুন আপনারা, ফেরাউনের জন্ম কার বংশে হয়েছিল? কার বংশে? ফিরিস্তার বংশে, না জীব জানোয়ারের বংশে, না জিনের বংশে, না মানুষের বংশে? নমরুদের জন্ম কার বংশে হয়েছিল? কারুনের জন্ম কার বংশে হয়েছিল? হামানের জন্ম কার বংশে হয়েছিল? সাদ্দাদের জন্ম কার বংশে হয়েছিল? আবু জাহালের জন্ম কার বংশে হয়েছিল? মানুষের বংশে। সুতরাং এরা সবাই কেমন মানুষ? নামের মানুষ, বংশগত মানুষ। আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ নয়। আল্লাহর দৃষ্টিতে এরা কি? আল্লাহ বলেন, ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, বেশিরভাগ মানুষ হবে চিরস্থায়ী জাহান্নামী, দানবেরা হবে চিরস্থায়ী জাহান্নামী। কোন সমস্ত মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি? যাদেরকে অন্তর দিয়েছি মনুষ্যত্বের বৈশিষ্ট্য বুঝার মতো, মানুষের গুণ কোনটা বুঝার মতো অন্তর দিয়েছি, কিন্তু তার অন্তরকে সেই কাজে ব্যবহার করে না। আমি আল্লাহর নিদর্শন দেখার মতো চক্ষু দিয়েছি, কিন্তু এই কাজে তার চক্ষুকে ব্যবহার করে না। আমার কথা শোনার জন্য তাকে কর্ণ দিয়েছি, কিন্তু এ কাজে তার কানকে ব্যবহার করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ আমি আল্লাহর দৃষ্টিতে চতুষ্পদ জানোয়ার। যে সমস্ত মানুষ, আমি মানুষ কেন আর গরু ছাগল জানোয়ার কেন? পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা যে সমস্ত মানুষ বুঝতে রাজি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষও আমার দৃষ্টিতে জানোয়ার। কথাটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা নিশ্চয়ই গরু ছাগল পালেন, হাঁস মুরগ পালেন, যারা পালেন অথবা যারা হাঁস মুরগ গরু ছাগল পালতে দেখেছেন, একটু দয়া করে বলুন, আপনাদের বলদ, আপনাদের মহিষ, আপনাদের কুকুর, আপনাদের বিড়াল, আপনাদের ছাগল, যে সমস্ত জীবজন্তু আপনারা পালেন, এরা যদি খিদার সময় পেট ভরে খাইতে পায়, যদি খাইতে পায়, বলদের পেটে যখন কিদা লাগে তখন যদি ইচ্ছা মতো হাওয়ার সুযোগ পায়, আর শরীরে যখন ক্লান্তি আসে তখন যদি ইচ্ছা মতো ঘুমাবার সুযোগ পায়, আর যৌবনের উত্তেজনা যখন দেখা দেয় তখন যদি সঙ্গম ইচ্ছা মতো সঙ্গম করার সুযোগ পায়, তাহলে এই বলদে দুনিয়াতে আর কি চায়? কিদার বেলায় যদি ফেট ভরে খাইতে পায়, ক্লান্তির বেলায় যদি পিট ভরে ঘুমাইতে পায়, যৌবনের উত্তেজনা জাগ্রত হইলে যদি ইচ্ছা মতো সঙ্গম করার সুযোগ পায়, তাহলে বলদ দুনিয়াতে আর কি চায়? কুকুরে দুনিয়াতে আর কি চায়? শিয়ালে বিড়ালে দুনিয়াতে আর কি চায়? কিছু চায় না। তাইলে তিন কাজে তুষ্ট হয়ে যাওয়া জানোয়ারের কাজ, তিন কাজে তুষ্ট হয়ে যাওয়া জানোয়ারের বৈশিষ্ট্য। ইচ্ছা মতে খাইতে পারলে, ইচ্ছা মতো ঘুমাইতে পারলে, ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারলে আর কিছু চায় না। যে মানুষের স্বভাব না বলদের, গাধার, কুকুরের, শৃগালের, বিড়ালের? নাকি আপনাদের এলাকায় এমন কোন গাধা আছে যে গাধা ইচ্ছা মতো খাইতে পারলেও, ইচ্ছা মতো ঘুমাইতে পারলেও, ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারলেও সে আবার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার জান্নাতে যাইতে চায়? এমন গাধা আছে নাকি আপনাদের? এমন কোন বলদ আছে নাকি আপনাদের? এমন কোন কুকুর আছে নাকি আপনাদের যে ইচ্ছা মতো খাইতে পারলে, আর ইচ্ছা মতো ঘুমাইতে পারলে, আর ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারলেই সে তুষ্ট নয়, সে জাহান্নাম থেকেও বাঁচতে চায়, সে জান্নাতেও যাইতে চায়? এমন কোন গাধা আছে নাকি? এমন কোন কুকুর আছে নাকি? নাই। তাহলে এই তিন কাজে তুষ্ট হয়ে যাওয়া কার বৈশিষ্ট্য? জানোয়ারের। তাহলে এমন কোন মানুষ যদি পাওয়া যায় সেও ইচ্ছা মতো খাইতে পারলে, ইচ্ছা মতো ঘুমাইতে পারলে, ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারলে, জাহান্নাম থেকে বাঁচার কোন চাহিদা নাই তার, জান্নাতে যাওয়ার কোন চাহিদা নাই তার, এমন কোন মানুষ যদি পাওয়া যায়, তাহলে এটা কি গুণের মানুষ না শুধু নামের মানুষ? গুণের বেলায় কার মতো? গাধার মতো। এই মানুষে আর গাধায় কোনো ব্যবধান নাই, এই মানুষে আর কুত্তায় কোনো ব্যবধান নাই, এই মানুষে আর শিয়ালে কোনো ব্যবধান নাই, এই মানুষে আর বিড়ালে কোনো ব্যবধান নাই। সুতরাং আল্লাহর দৃষ্টিতে তিন কাজে মানুষের বংশে জন্মগ্রহণ করার পরও যারা তিন কাজে তুষ্ট হয়ে যায়, এদেরকে আল্লাহ গুণের মানুষ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণের মানুষ বলেন ওই সমস্ত মানব সন্তানদেরকে যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করে, যারা জান্নাতে যাওয়ার জন্য কাজ করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বলেন। সুতরাং এমন মানুষ একমাত্র কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার দ্বারা গঠিত হয় না। এজন্য আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন? মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন? না না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। নামের মানুষ না গুণের মানুষ? নামের মানুষ আর গুণের মানুষ বুঝতে যদি এখনো আপনাদের অসুবিধা হয়, তাহলে এক দুইটা উদাহরণ দিচ্ছি। আপনারা মাইক ফিট করলেন কেন? আওয়াজ দেওয়ার জন্য। এলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। সামিয়ানা টানাইলেন কেন? ছায়া দেওয়ার জন্য। সামিয়ানার গুণ কি? ছায়া দেওয়া। বাতি জ্বালান কেন? আলু দেওয়ার জন্য। বাতির গুণ কি? আলু দেওয়া। ড্রাইভার রাখেন কেন? গাড়ি চালাবার জন্য। ড্রাইভারের গুণ কি? গাড়ি চালানো। শিক্ষক নিযুক্ত করেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষকের গুণ কি? শিক্ষা দেওয়া। ছাত্র ভর্তি করেন কেন? লেখাপড়া করার জন্য। ছাত্রর গুণ কি? লেখাপড়া করা। কর্মচারী রাখেন কেন? কর্ম করার জন্য। কর্মচারীর গুণ কি? কর্ম করা। রাখাল ছেলে রাখেন কেন? গরুর রাখালি করার জন্য। রাখালের গুণ কি? রাখালি করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম কেন? আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি বানাইছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য। এবার বলুন মানুষের গুণ কি? এবাদত করা। যেই মানুষে আল্লাহর এবাদত করে এই মানুষ সত্যিকারের মানুষ, যেই মানুষ আল্লাহর এবাদত করে না এই মানুষের চেয়ে গাধা ভালো, কুকুর ভালো, শৃগাল ভালো, বিড়াল ভালো। এই মানুষ গাধার চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট, শৃগালের চেয়ে নিকৃষ্ট, বিড়ালের চেয়ে নিকৃষ্ট।